عرش اعلی আঠারো হাজার মখলুক তোমারি মালা, বুঝে না কেউ তোমার মারে পথের লীলা খেলা। আরশে আলা তুমি মাওলা খোদা তালা, আরশে আলা কোন শব্দে সৃষ্টি ওই করিলে, দুনিয়ার উপরে পাঠালে কোন শব্দে সৃষ্টি ওই করিলে, দুনিয়ার উপরে পাঠালে পায়া কোনে ধ্বংস সবই হলে, থাকবে না কিছুই ধরা তলে, অনুমতি না দাও যদি অনুমতি না দাও যদি গাছের পাতাও দেবে না দোলা। আরশে আলা তুমি মাওলা খোদা তালা, আরশে আলা আকাশ বাতাস চাঁদ আর তারা, তোমার প্রেমে পাগল সারা, আকাশ বাতাস চাঁদ আর তারা, তোমার প্রেমে পাগল সারা, পশু পাখি অলি অভোরা, হুকুমের দাস যে আমরা, জিন ইনসান সারা জাহান, জিন ইনসান সারা জাহান, দুনিয়ায় তোমার তোজা সকলা। আরশে আলা, আরশে আলা তুমি মাওলা খোদা তালা, জপে আঠারো হাজার মখলুক তোমারি মালা, বুঝে না কেউ তোমার মারে পাতের লীলা খেলা। আরশে আলা, আরশে আলা তুমি মাওলা খোদা তালা, আরশে আলা তোমার নামে করি সদাই জিকির, মনেতে রাখি না কোনো ফিকির, তোমার নামে করি সদাই জিকির, মনেতে রাখি না কোনো ফিকির, কবরে আসিলে মনকির নগির, খুলে দিও আমার তকদির, প্রশ্ন করে যাবে ফিরে, প্রশ্ন করে যাবে ফিরে, জান্নাতের দ্বার হবে যে খোলা। আরশে আলা, আরশে আলা তুমি মাওলা খোদা তালা, আরশে আলা তুমি শেষ বিচারের দিনে বসিয়া সাজির আসনে, তুমি শেষ বিচারের দিনে বসিয়া সাজির আসনে, কঠিন হাসরের ময়দানে এমনি মেহবুবকে লইয় চিনে, ধন্য এবার জীবন তাহার, ধন্য এবার জীবন তাহার, কর ও গো প্রভু আল্লাহ। আরশে আলা, আরশে আলা তুমি মাওলা খোদা তালা, জপে আঠারো হাজার মখলুক তোমারি মালা, বুঝে না কেউ তোমার মারে পথের লীলা খেলা। আরশে আলা, আরশে আলা তুমি মাওলা খোদা তালা, আরশে আলা।